দেখো গান আমার হয়তো ভালো লেগে যেতে পারে, একটু সময় দিতে হয় বদলে যেতে পারে তোমার কান, তোমার জানলায় উড়ুক নতুন এক নিশান, হেঁটে দেখো পথ আমার হয়তো ভালো লেগে যেতে পারে, বৃষ্টি ভেজা অন্ধকার ছাতিম ফুলের গন্ধে বেশামাল, কেন ফালতু ভেবে হচ্ছে না যে হাল, এসো ডাইনিং টেবিলে খেলি পিং পং, বোকা মন খারাপের লিখি থিম সং, ছাদে পা ছড়িয়ে রোদে পিঠে গিয়ে সবুজ কড়াই শুটি ছাড়াই শীতের দিনে, দেখো ঘর আমার হয়তো ভালো লেগে যেতে পারে, এক বালি সেই স্বপ্ন হোক আয়না কোণে থাকুক তোমার টিপ, আমার শাসন করুক তোমার চুলের ক্লিপ, ছুঁয়ে দেখো হাত আমার হয়তো ভালো লেগে যেতে পারে, এই শরীরে ঢেউ ওঠে ভাসিয়ে নিয়ে যাবে কি তোমায়, একটা সুযোগ দিও তাই আমায়, এসো ডাইনিং টেবিলে খেলি পিং পং, বোকা মন